নশ্বর পৃথিবীর মিছে মায়ায় পড়ে রঙিন স্বপনে বিভোর হয়ে আছো হে মানব, আত্মার অতৃপ্ত বাসনায় আরো পাওয়ার অদম্য আগ্রহে ছুটে চলেছো আলেয়ার পিছে। একবার ভেবেছো কি তোমার শেষ মঞ্জিলে মাকসাদ কতদূর? সে কবর বেশি দূর নয়, এই তো কাছেই। কতই রঙে সাজো রে মন, কতই রঙে সাজো, পরপারের ভাবনা কিছু ভাবার মতো ভাবো, অন্ধকার কবরের কথা ভাবার মতো ভাবো। কতই রঙে সাজো রে মন, কতই রঙে সাজো, হিসাব নিকাশে রাখলি না মন, দিন যে গেল ফাঁকি, হিসাব নিকাশে রাখলি না মন, দিন যে গেল ফাঁকি, ভেবে দেখ মন বসে বসে, ভেবে দেখ মন বসে বসে, আর কটা দিন বাকি। কতই রঙে সাজো রে মন, কতই রঙে সাজো, পরপারের ভাবনা কিছু ভাবার মতো ভাবো, অন্ধকার কবরের কথা ভাবার মতো ভাবো। কতই রঙে সাজো রে মন, কতই রঙে সাজো, রং তামাশার দুনিয়াটাই রঙের খেলা খেলি, রং তামাশার দুনিয়াটাই রঙের খেলা খেলি, যেতে হবে পর পারে, যেতে হবে পর পারে, শূন্য দুহাত মেলি। কতই রঙে সাজো রে মন, কতই রঙে সাজো, পরপারের ভাবনা কিছু ভাবার মতো ভাবো, অন্ধকার কবরের কথা ভাবার মতো ভাবো। কতই রঙে সাজো রে মন, কতই রঙে সাজো, দূর মদিনায় ডাকে নবী ডাকে উমর আলী, দূর মদিনায় ডাকে নবী ডাকে উমর আলী, পরপারের ডাকেলো যে, পরপারের ডাকেলো যে, শূন্য তোমার ডালি। কতই রঙে সাজো রে মন, কতই রঙে সাজো, পরপারের ভাবনা কিছু ভাবার মতো ভাবো, অন্ধকার কবরের কথা ভাবার মতো ভাবো। কতই রঙে সাজো রে মন, কতই রঙে সাজো, এখনো ভাই আছে সময় খাতা কলম ধরি, এখনো ভাই আছে সময় খাতা কলম ধরি, নিজের হিসাব নিজেই রেখে, নিজের হিসাব নিজেই রেখে, ব্যক্তি রিপোর্ট গড়ি। কতই রঙে সাজো রে মন, কতই রঙে সাজো, পরপারের ভাবনা কিছু ভাবার মতো ভাবো, অন্ধকার কবরের কথা ভাবার মতো ভাবো। কতই রঙে সাজো রে মন, কতই রঙে সাজো, কতই রঙে সাজো রে মন, কতই রঙে সাজো, কতই রঙে সাজো রে মন, কতই রঙে সাজো।